العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রশ্ন হলো শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, কিছু লোক এরকম আছে যে তাআমাদু বাযুন নাস আল-যাহাব ইলা মক্কা ফিল ইয়াউম আত-তাসি', যারা স্বেচ্ছায় 9 তারিখে মক্কায় যায় হজের জন্য, যারা সৌদির ভিতরে আছে 9 তারিখ মানে ওই আরাফাত দিন যায়, আর মিনা থেকে তারা তাড়াতাড়ি করে বের হয়ে আসেন 12 তারিখ, 9, 10, 11, 12 মাঝে দুই দিন আর কি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ, আর তারা মনে করে এর মধ্যে সব জিয়াদা। আরো আছে অনেকে হয়তো মনে করে যদি আরো দিন যাই তাহলে লাস্টের চেকপোস্ট নাই, তাই লাস্টে চলে যাবে এরকম করে। আর কিছু মানুষ আছে আরাম প্রিয় যে মেইন হজটা পেয়ে গেলাম বস আলহামদুলিল্লাহ এরকম মনে করে। কিন্তু শুনেন শেখ সাহেব রহমতুল্লাহ আলী বলছেন, না মানা ইহতিসাব, এখানে সাহাবের আশা বলতে কি, এর তো কিছু বুঝতে পারছে না। لأن هذا الحج حج ناقص، أي حج هج ناقص أسمبرنا، لكن تبرأ به الذمة، كنتو جمع ذاهب جمع ومين من جنس كريشي هذا كنت بطسي مين ركن أركان جغرو كريشي هذا كنت بطسي حج هج جمع كنتو حستا تروتي بورنا। তো ইনশাআল্লাহ আপনারা যারা যাবেন 6 তারিখ, সাধারণত 6 তারিখ, গত বছর 6 তারিখ যাওয়া হয়েছে, এর আগেও 6 তারিখ, তো যদি তকদিরে কিছু দিন সেটা ভিন্ন কথা। আগে তো আমরা 5 তারিখও যেতাম, 5 তারিখ দিন গত রাত, তো আপনারা আগে বাড়িয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, আর উমরা আদায় করার পর সময় বলেন 8 তারিখও, 8 তারিখ আপনারা সবাই হজের নিয়ত করবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কোন ত্রুটি হবে না, আল্লাহ যদি তৌফিক দেন, তৌফিকের মালিক আমরা আল্লাহ ইনশাআল্লাহ। বলছেন فاذا كان لا يحرم حتى اليوم التاسع وينصرف في اليوم الثاني عشر لا شك ان انه حج ناقص। তাই যদি কোন লোক 9 তারিখে হারাম বাদে হজ নিয়ত আর আবার 12 তারিখ ফিরে আসে, এই অবস্থায় তার হজটা হজের মধ্যে ত্রুটি থেকে গেল। মানুষের জন্য উত্তম হলো সে 8 তারিখে হজের নিয়ত করবে, মিনায় 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যোহর আসর মাগরিব ইশা ফজর আরাফার দিনে আরাফায় সম্পূর্ণ দিন অবস্থান করবে, আরাফা থেকে সূর্যাস্ত পর বের হবে মুজদালিফায় যাবে, এভাবে আপনারা পড়েছেন, আর মুজদালিফায় অবস্থান করবে ফজরের সালাত পর্যন্ত, ঠিক কি না? এমনি ভাবে ওয়াইবকা ফি মিনা ইয়াউমাল ইলা ইয়াউম আস-সানি আশার, আর মিনায় থাকবে 12 তারিখ পর্যন্ত। ওয়ালাকিন بعد أن يرمي الجمرات في اليوم الثاني عشر إن شاء تعجل وإن شاء تأخر. يبقى بارو طريق جمرات قولي تي كونكور مرار قولي سيجدي چاية تهولي تراثلي قولي أستي قولي أنا بلنب قولي يعني تيرو طريق قول جمت تيرو طريق وحجيرا قد سيشكر جد تلعي أسن أسوبي داني تينا أرجي لنانا بارو طريق بارو طريق كونكور مرار جد تلعي أسن أسوبي داني أرجي 13 তারিখ পর্যন্ত থাকেন তাহলে এটা হবে কি উত্তম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ পর্যন্ত অবস্থান করেছেন। এইগুলোই প্রশ্ন, আশা করি স্পষ্ট। জি, বারাকাল্লাহ ফিক। আরেকটা প্রশ্ন, এক ব্যক্তি প্রশ্ন করলেন, আমি সাল্লাইতু ইয়াউম আত-তারবিয়াহ তারবিয়াহ আস-সামিন মিন যিল-হিজ্জাহ কুল্ল ফরযিন 4 রাকাআত ওয়াল মাগরিব 3 একা একা গেছি আর কি, লোকটি তো ওই সব জানে না, তো সে প্রত্যেক ফরজ সালাত চার রাকাত আদায় করেছে, মাগরিবের সালাত তিন রাকাত আদায় করেছে। কিন্তু আমাকে পরবর্তীতে এক ভাই বললেন, লা তোমার জন্য জরুরি ছিল কসর করে সালাত আদায় করা সফরের অবস্থায়, মানে চার রাকাতের পরিবর্তে কয় রাকাত? মাগরিবে তো কসর নাই, তিন, আর ফজর তো দুই রাকাত আছে। এমনি ভাবে আরেকটি প্রশ্ন, ওমা হুকমুল মাবিত বিমিনা লাইলাত আরাফা, আরাফার রাত্রে মিনায় অবস্থান করার বিধান কি? শেখ সাহেব রহমতুল্লাহ আলী বলছেন, সালাতুক সহিহা, তোমার সালাত সহি, সঠিক হয়েছে, কিন্তু মুসাফিরের জন্য সুন্নত হলো চার রাকাতের পরিবর্তে দুই রাকাত পড়বে। বুঝলেন মেসলা? মুসাফিরের জন্য সুন্নাত চার রাকাতের পরিবর্তে দুই রাকাত পড়া, কিন্তু তুমি যে সালাত পরিপূর্ণ করেছো এই অবস্থায়, ওয়া ইন আতামা ফালা ফা ইন্না সালাতুহু লাইসাত বাতিলা, লাইসাত বাতিলা, আর যদি সে পুরা করে নেয় দুই রাকাতের পরিবর্তে চার রাকাত পড়ে নেয়, তাহলে তার সালাত বাতিল হবে না। বুঝতে পেরেছেন? আপনি চার রাকাত পড়ে নিলেন, দুই রাকাতের পরিবর্তে সালাত বাতিল না, সালাত হয়ে যাবে। ولكن اذا كان الانسان جاهلا كحالي فاننا نرجو ان يوفقك الله اجرك كاملا لانك مجتهد كنت جدي তুমি যে প্রশ্ন করেছে আর কি, সে যদি জাহিল হয়, ওই প্রশ্নকারীর মতো তোমার মতো যদি কেউ জাহিল হয়, তাহলে এই অবস্থায় আমরা আশা রাখি আল্লাহ পাক তাকে পরিপূর্ণ আজর দান করবেন, কারণ সে নিজ চেষ্টা করে, চেষ্টা প্রচেষ্টায় কাজ করেছে, যেহেতু সে জানতো না, মূর্খ, অসলা জানতো না। ওয়ালান তাফআল শাইআন মুহাররামান ওয়া ইন্নামা ফাআলতা শাইআন মাফযূলান ফাকাত, তুমি হারাম কিছু করনি, তুমি যেটা উত্তম ছিল ওইটা না করে যেটা অনুত্তম ওইটা করেছো, অতএব তোমার সালাত হয়েছে। বুঝতে পেরেছেন? জি। ওয়াল নবী, এবারে আরাফার রাত, দিনের রাত্রে মিনায় অবস্থান করা কি সুন্নাত? ইয়াদ রাখবেন, আরাফার দিনের, আরাফার দিনের রাত্রে অর্থাৎ জিলহজ মাসের আট তারিখ দিবাগত রাত, জিলহজ মাসের আট তারিখ দিবাগত রাত মিনায় অবস্থান করা সুন্নাত না ওয়াজিব? সুন্নাত, আলহামদুলিল্লাহ। তাই বুঝে গেল আপনারা যে আটটি ওয়াজিব বলেছেন হজে, হজে তমত্তু বা কারান করলে, আর যদি হজে ইফরাদ করে তাহলে কয়টি ওয়াজিব? হজে ইফরাদ করলে ষাটটি, আর হজে কারান অথবা হজে তমত্তু করলে কয়টি ওয়াজিব হবে? আটটি। এই ওয়াজিবের মধ্যে এটা নেই, অতএব এগুলো শুননা, সবসময় ইয়াদ রাখবেন। আরাফা মানে জিলহজ মাসের আট তারিখ দিবাগত রাত, আরাফার দিনের রাত, তাই না? আরাফার দিনের রাত মিনায় অবস্থান করা সুন্নাত, ওয়াজিব না। এই হলো একটা প্রশ্ন। এরপরের প্রশ্ন সবাই ইয়াদ রাখবেন, পরে জিজ্ঞেস করা হবে, জিলহজ মাসের আট তারিখকে ইয়াউমুত তারউইয়া কেন বলে? জিলহজ মাসের আট তারিখের নাম কি তারবিয়ার দিন? এখানে আপনার বইয়ে দেখবেন তারবিয়ার দিন লেখা না, ও ওয়াও তো লেখা যায় না বাংলায়, জন্য তারবিয়ার দিন, যেমন উইতর বাংলায় নাই তো, তো বিতির লেখে, আর আমরা সবাই বিতির বলি, বিতির যারা এখানে আসছেন শিক্ষিত ওরা হয়তো উইতির বলে, নইলে সবাই বাংলা বিতিরই বলে। আচ্ছা, তো তার প্রশ্ন সুন্দর, জিলহজ মাসের আট তারিখকে কেন তারবিয়ার দিন বলা হয়? উত্তর, জিলহজ মাসের আট তারিখকে তারবিয়ার দিন বলা হয় যেহেতু লোকজন পূর্বে, পূর্বেকার লোকজন আগের জমানার, ইরা আরাদুল খুরুজ মিন মক্কা ইলা মিনা ফিল ইয়াম আস-সারি মিন ইয়াতারাওউনা আল-মা'আ আই ইয়াহমিলুনাহু মা'াহুম মিন মক্কা, পূর্বে এরকম তো পানির ব্যবস্থা ছিল না, মানুষ যখন মক্কা থেকে মিলায় যেতেন তো ওই সময় সবার সাথে পানি নিতেন, নিজে নিজে বহন করতেন পানি, মটকা কলস ইত্যাদি ওই সময় যেরকম ছিল, অথবা চামড়ার পাত্র, চামড়ার পানির পাত্র, এরকম ওরা মানে লোকজন মক্কা থেকেই পানি নিয়ে যেতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এখান তো পূর্বেকার মানুষ কত কষ্ট করেছে, আর আমাদের কোনো কষ্ট আছে? একটু যদি হালকা মুশকিল করে দিলে সিস্টেমটা ঠিক নেই, একটা কথা বললাম। অথবা জুলাইন গ্রুপ বললাম মুশকিল করে দিয়েছে, এরকম হবে না, এই হোক ইনশাআল্লাহ সবাই রাজি। আপনি যাবেন এইসব প্রতিষ্ঠান, খৈরি প্রতিষ্ঠান, সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, হাজিদের কল্যাণার্থে এইসব প্রতিষ্ঠান, তাই না, আপনাদের সহযোগিতা করছেন। তাই যে যে অবস্থা আল্লাহ শুকরিয়া দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। তো পূর্বে যেহেতু মানুষ পানি নিয়ে যেত, এই জন্য মানে তার বিয়া, আর ওই সময় পানি ছিল না, মিনায় পানি ছিল না, এই জন্য বলা হয় তার বিয়ে দিন, বুঝতে পেরেছেন। পানি নিয়ে যেতেন যেহেতু মক্কা থেকে হজের বাকি দিনগুলিতে যেন পানির খরচ, পানির ব্যবস্থা, পানির কাজ যেগুলো ওগুলি যেন করতে পারেন, এই জন্য মক্কা থেকে নিয়ে যেতেন, তাই বলা হয় তার বিয়া হজের দিনগুলির নাম। কারণ হজের কাজ শুরু হয় কবে তো বললাম 8 তারিখ বেলা, যারা হজ্জে তমত্তু করবেন, যারা হজ্জে তমত্তু করবেন সহ এদের জন্য, যারা আগে নিয়ত করে জমাতে হারামের অবস্থা আছে, প্রথম দিন কারণ তারবিয়ার দিন, হজের দিন তারবিয়া, আট তারিখ জিলহজের 8 তারিখকে কি বলা হয় তারবিয়া। 9 নম্বর 9 তারিখ আরাফা, সবাই জানে এটা। 10 তারিখ ইয়াউমুন নাহর, 10 তারিখ কি ইয়াউমুন নাহর, নাহর মানে কুরবানি, কুরবানির দিন। আচ্ছা 11 তারিখ কেউ বলতে পারেন, তুমি বলতে পারো? আচ্ছা আর কেউ বলতে পারেন? ইয়াউমুল কদর, 11 তারিখকে বলা হয় ইয়াউমুল কদর, লিস্তিকরার হাজিজ বিন বিমিনা, কারণ সমস্ত হজ্জাজ যারা মিনায় থাকেন তাদেরকে অন্য কোথাও যেতে হয় না, তারা মিনায় স্থিতিশীল হয়ে থাকেন, এই জন্য ইয়াউমুল কদর বলা হয়। কত তারিখে? 11 তারিখে। আর 12 তারিখ হলো ইয়াউমুন নাফরিল আউয়াল, 12 তারিখ যেহেতু 12 তারিখ মানুষ চলে আসে, এই জন্য এটা হলো প্রথম দিন, মানে হাজিরা মক্কা ছেড়ে যাওয়ার প্রথম দিন হলো 12 তারিখ। তাহলে আরবিতে বলা হয় ইয়াউমুন নাফরিল আউয়াল, আর 13 তারিখ হচ্ছে ইয়াউমুন নাফরিস সানি, দ্বিতীয় চলে যাওয়ার দিন। আরবিতে এরকম আর কি, আন-নাফরুল আউয়াল মানে প্রথম দিন, যেদিনে মানুষ হজ সম্পাদন করে চলে যায়, আর ইয়াউমুন নাফরিস সানি দ্বিতীয় দিন, যেদিন মানুষের হজের কাজ সব শেষ, মানুষ চলে আসতে পারে। কিন্তু বাকি রয়ে গেছে, যদি মানুষ না আসে ওখানে থাকে, ওইটা তো অনেক ব্যাপার, মুশকিল আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি যদি চলে আসো আল্লাহ আল্লাহ আমাদের কালাম, এ হলো কয়টা নাম ইয়া রাখবে, তারবিয়ার দিন কোন দিন 8 তারিখ, আরব আর দিন আরব মশহুর। আচ্ছা 10 তারিখ কি বলবেন? ইয়াউমুন নাহর, ইয়াউমুন নাহর। 11 তারিখ লা লা ইয়াউমুল কদর, ইয়াউমুল কদর, আর তার অর্থও বলেছি। হ্যাঁ 12 তারিখে কি বলে? ইয়াউমুন নাফরিল আউয়াল, 13 তারিখে কি বলে? ইয়াউমুন নাফরিস সানি। বারাকাল্লাহু ফিকুম, এই এতটুকু থাক ইনশাআল্লাহ, ইয়াকফিনা আজকের দর্স থাকলো, জাযাকুমুল্লাহু খাইরান, যেহেতু সময় 11:25, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হজ্জ মবরুর নসিব করেন, মকবুল হজ যেন আল্লাহ পাক আমাদেরকে সম্পাদন করার তৌফিক দান। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন স্থান থেকে আল্লাহ যেসব হজ্জাজরা হাজিরা হজ সম্পাদনের জন্য এসেছেন আর আসবেন, আল্লাহ সবাইকে নিরাপদ অবস্থায় পরিপূর্ণ শান্তিতে হজ সম্পাদন করার তৌফিক দান, আমাদেরকেও তুমি দান করো ইয়া রাব্বি। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ হারাম থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদের বাচ্চাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের বাচ্চাদেরকে নেক বানাও, সন্তানদেরকে নেক বানাও, আমাদের মা বাবাদেরকে নেক বানাও, আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে নেক বানাও, আয় আল্লাহ আমাদের মা বাবাদের মধ্যে থেকে যারা চলে গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ যারা জিন্দা আছেন তাদেরকে হায়াত তৈবা দান করো, ইয়া রব দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মজলুমদেরকে উদ্ধার করো, আল্লাহ জালিমদেরকে পাকড়াও করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।